وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের ধারাবাহিক আলোচনায় আল্লাহর এই ঘরে আমরা আলোচনা করব সেই লিবাসের আদব সম্পর্কে, লিবাস পোশাকের আদব সম্পর্কে। আমরা আগে আলোচনা করেছি মহিলার লিবাসের শর্ত কি, আর বর্তমান যুগে আধুনিকা সভ্যতা এবং পাশ্চাত্য ঘেঁষা মহিলা, যে মহিলারা কিভাবে বেপর্দা হয়ে অর্ধনগ্ন হয়ে দেহের অর্ধেক অংশ বের করে আলোক প্রাপ্ত সেজে দেহে অর্ধেক অংশে আলো পৌঁছায়, তারা হচ্ছে আলোক প্রাপ্তা। এদের ব্যাপারে বলেছিলাম যে লিবাস পোশাকে তাদের শর্ত আছে এবং আটটা শর্তের কথা বলেছিলাম। ইসলাম এই শর্ত আরোপ করে মহিলাদেরকে গোপন করেছে, মহিলাদের মান নিচু করার জন্য না, বরং মহিলারা যেহেতু দামি জিনিস সেই জন্য দামি জিনিসকে গোপনে রাখতে হয়, না হয় তা চুরি হয়ে যায় অথবা তার কোনো ক্ষতি হয়। এই জন্য ইসলাম শর্ত আরোপ করে নারীকে সংরক্ষিত করেছে এবং তার হেফাজত করেছে। বলেছিলাম একটা শর্তে যে মেয়েরা এমন ড্রেস পরতে পারবে না যে ড্রেসে তার শরীরের উঁচু নিচু প্রকাশ পায়, তেমনি এমন ড্রেস পরতে পারবে না যা খাটো, মানে নিচু থেকে খাটো কিংবা উপর থেকে খাটো, খাটো ড্রেস পরতে পারবে না। যেমন বিশেষ করে নামাজের সময় তার পায়ের পাতা ঢাকতে হবে, অতএব ম্যাক্সি পড়লে পায়ের পাতা ঢাকা ম্যাক্সি পড়তে হবে, সেলোয়ার কামিজ পড়লে সেলোয়ার বা পায়জামা এমন হতে হবে যেন পায়ের পাতা ঢেকে যায়। আর অন্য কথা তো বলতেই হবে না, শাড়ি পরলে শাড়ির সায় যেন এমন হয় যেন পায়ের পাতা ঢেকে যায়, আর শাড়িতে যেন তার পেট পিট বা মাথা ঘাড় ইত্যাদি বেরিয়ে না থাকে। এসব কথা আলোচনা আমরা আগে করেছি। আপনি পুরুষদের ব্যাপারে দেখুন, পুরুষরা যদি খাটো লেবাস পরে তাহলে সমস্যা নেই, তার নাভি থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে লজ্জাস্থান, আর মহিলা পুরোটা লজ্জাস্থান, তাই না? তো পুরুষ এমন ড্রেস পরতে পারবে না বিশেষ করে নামাজের সময়, নামাজটা হচ্ছে এমন জিনিস যে তাতে আপনার সতর ঢাকতে হবে, যেটা ঢাকা ওয়াজিব তা ঢাকতে হবে। মহিলাদের যদি শাড়ি পরে নামাজ পড়ে আর সেজদা করতে গিয়ে যদি কোনো অংশ বের হয়ে যায় নামাজ হবে, নামাজ হবে না, এই জন্য ওপর থেকে চাদর নিয়ে তাকে নামাজ পড়তে হবে, না হলে দেহের যে কোনো অংশ মুখ আর হাত ছাড়া, অবশ্য পায়ের পাতার ব্যাপারে মতভেদ আছে যে পায়ের পাতা বেরিয়ে গেলে নামাজ হবে কিনা, কিন্তু আপনার পেট আপনার পিঠ যদি বের হয়ে যায় দেহের মধ্যের অংশ মানে মাঝখানের অংশ, তার নামাজ হবে মোটেই না। এই যে বাহু, মহিলারা হাত হাতওয়ালা জামা পরে না, ছেলেদের মতো পরে না, এই পর্যন্ত পরে, না হয় এই পর্যন্ত পরে, আর না হয় তো এই পর্যন্ত, আর না হয়তো একটা ফিতে। তো তাদের যে এই সমস্ত ড্রেস আছে, যদি বাই চান্স নামাজ পড়তে গিয়ে এই হাতের এই অংশটা বেরিয়ে যায় কিংবা এখানটা বেরিয়ে যায়, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। যেমন পুরুষ, পুরুষ প্যান্ট শার্ট বা প্যান্ট এবং টি শার্ট পরে কিংবা গেঞ্জি পরে, সেজদা করতে গিয়ে যদি পিঠের এমন অংশ বের হয়ে যায় যেটা নাভির নিচে পড়ে, তো সেটা হল লজ্জাস্থান, আর লজ্জাস্থান বের হয়ে গেলে নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা পুরুষ মহিলা উভয়কে খেয়াল করা দরকার। বর্তমানে এমন অবস্থা হয়েছে, আগে মহিলারা বা মেয়েরা সালোয়ার কামিজ পরত, মাঝে একটা ওড়না রাখত, আমাদের মুসলিম মেয়েরা ওড়নাটা বুকে এভাবে ঢেকে রাখত, তারপর আস্তে আস্তে সেটা কি হল, ভাঁজ করে এইভাবে চাপিয়ে রাখতে লাগল। এখন বর্তমানে দেখা যায় ওড়নাটা বুকেই নেয় না, আর বুকে বুকটা ফাঁকা। আর যারা গেঞ্জি পরে, যারা টি শার্ট পরে, ব্যাপার তো আলাদা, যারা সালোয়ার কামিজ পরে তারাও আর ওড়না ইউজ করছে না, মানে ধীরে ধীরে এর কি হচ্ছে, এর উন্নতি ঘটছে আর কি, ধীরে ধীরে বরং অবনতি ঘটছে পোশাকের। মেয়েরা সবসময় মেয়েদের মাঝে পোশাক পরিচ্ছদ নিয়ে গর্ব করতে চায় এবং আমার পোশাকটা ভালো হোক সেটা সে চায়, অপরের পোশাকের চেয়ে আমার পোশাকটা ভালো এটা সে চায়, আর অপরের পোশাক দেখলে পরে তার মনে মনে ঈর্ষা জাগে। এই জন্য কেউ কেউ বলেছেন কাফন হল একমাত্র এমন কাপড় যে কাপড় এক মহিলা অপর মহিলার সামনে পড়লে ঈর্ষা হয় না, আর বাকি অন্য কাপড় পরা দেখলেই ঈর্ষা হয়, আর ভালো লাগলেই অর্ডার হয়, স্বামীকে বলে অমক দোকানে এই পাওয়া যাচ্ছে এটা নিয়ে এসো, টিভিতে দেখলে তো কোনো ব্যাপারই নেই, মানে অ্যাডভার্টাইজ দেখলেই তখন নতুন জিনিস পাওয়ার জন্য। এরা যখন অনুষ্ঠানে যায় তখন আনকমন চায়, গতবার একটা অনুষ্ঠান হয়েছে সেখানে যেটা পড়ে গেছে আর পড়ে যাবে না, কি চায়? আনকমন চায়, কমন জিনিস চায় না, তাতে কি হয়? গর্ব হয় তাদের, তারা গর্ব করে পোশাক নিয়ে। মহিলা মনে করে যে ঘড়ি মুক্তা ও প্রবাল দ্বারা সৌন্দর্য খচিত সেই ঘড়িতে টাইম বেশি ভালো দেয়, কোন ঘড়ি পরে যে ঘড়ি বেশি সুন্দর যাতে হিরে আছে ইত্যাদি ইত্যাদি, টাইম দেখ আর না দেখ সেই ঘড়ি সে পড়বে। মহিলা অনুষ্ঠানের উপযুক্ত জুতা কিনে, পায়ের উপযুক্ত না হলে চলে, বুঝতে পারছেন? যেমন অনুষ্ঠান ঠিক সেরকম সাজগোজ তারা পছন্দ করে। আমি মাঝে মাঝে বলি, অবশ্য মেয়েরা আমাকে অনেকে খারাপ ভাবে বা গালি দেয় যে মেয়েরা কিভাবে লেবাস পোশাক নিয়ে তারা গর্ব করে। এক ভোজ অনুষ্ঠানে খেতে গেছে তো এক মহিলা পরিবেশন করছে, মহিলা মহিলাদের কাছে পরিবেশন করছে, তার হাতে আছে হীরের আংটি। যখন পরিবেশন করছে চামচ দিয়ে কিছু, তখন এইভাবে আংটিটা দেখাচ্ছে এইভাবে, আর নেবে আর দরকার, সে বলছে আর নেবো না, আর নেবে তার মানে আংটিটা দেখো, আমার আংটিটা দেখো কত সুন্দর। তখন সে মহিলা দেখছে তো আমাকে আংটি দেখিয়ে আমাকে ছোট করতে চাচ্ছে, তো ওর হাতে আংটি বা চুড়ি সেরকম কিছু ছিল না, কিন্তু এখানে এটাকে কি বলে, বাউটি না বাজু কি বলে, বাজুবন যাই হোক, এখানে একটা সোনার সেট ছিল। তখন শাড়িটাকে তুলে এভাবে বলছে আর নবো না, আর নবো না গো, আর নবো না, তার মানে তুমি যেমন আংটি দেখাচ্ছ তেমনি আমার বাজুবনটাও দেখো কত। তো এইভাবে তারা কি করে, আপোষে গর্ব করে। অবশ্য সব মহিলার কথা বলছি না, মহিলার মধ্যে ভালো মহিলাও আছে তাই না, পুরুষদের মধ্যে ভালো পুরুষও আছে, সব জিনিসের মধ্যে ভালো মন্দ মধ্যম আছে, কিন্তু মহিলাদের এরকম উচিত না, লেবাস পোশাক পরে অহংকার গর্ব প্রকাশ করা মোটেই উচিত না। এবারে আমরা অবশ্য পুরুষদের ক্ষেত্রে তাই, পুরুষরাও অহংকার করতে পারেন আমরা বলবো পরে, এখন শুনুন আগে যে পুরুষদের লেবাসের শর্তগুলো কি, পুরুষের লেবাসের শর্তগুলো কি। আগে মহিলাদের যে শর্ত প্রায় সেগুলো আছে, কিছু দু একটা শর্ত মানে ব্যতিক্রম আছে কিংবা অতিরিক্ত আছে। নম্বর এক, লেবাস যেন নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ অবশ্যই আবৃত রাখে, কমসে কম নাভি থেকে হাঁটু পর্যন্ত। অবশ্য নামাজের ক্ষেত্রে তাই, কিন্তু নামাজের ক্ষেত্রে কান ঢাকতে হবে না, হবে না, আর কান যদি রাখতে হয় তো পেটটা বের করে রাখা যাবে, মানে কানটা ঢাকলাম আর পেটটা মাঝখানে বেরিয়ে থাকলো আর নিচেটা নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় থাকলো, তাহলে নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু কান ঢাকা যখন নিষেধ তখন কান খোলা রাখা যখন নিষেধ, যেমন এহরাম অনেকে যায় এহরাম পরে তো হ্যাঁ ডান কানটা বের করেই রাখে, নামাজের সময়ও ঢাকে না, এটা হাদিস বিরোধী কাজ, যদিও নামাজ হয়ে যায়। এখন পাড়াগ্রামের চাষিরা যারা গামছা পরে নামাজ পড়ে, গরমে মসজিদে এসেছে গামছা গায়ে দিয়ে, ব্যাস, তাও আবার মাথাটা ঢাকবে, টুপি আনেনি মাথাটা ঢাকবে, এই গামছাটা যখন মাথায় নেবে তখন পেট আর পিঠ ফাঁকা ওই মেয়েদের শাড়ির মতো, আর ওতেই নামাজ পড়বে। বলুন আপনাদের এইরকম, এটা কি ঢাকা হলো না খুলনা হলো? এটা হলো খুলনার পর্যায়ভুক্ত। সুতরাং মাঝখানে যেমন ওই প্যান্ট শার্ট পরে মাঝখানে বেরিয়ে যায় নামাজ, ওর লজ্জাস্থান বের হতো বাতিল হয়ে যাবে, তেমনি লুঙ্গি পরে যদি ওই গামছা পরে নামাজ পড়ে আর লুঙ্গিটা নেমে যায় নাভির নিচে চলে যায় তো তার নামাজ বাতিল হয়ে যাবে। অতএব লেবাস যেন নাভি থেকে হাঁটু পর্যন্ত অবশ্যই ঢাকা থাকে, যেহেতু ওইটুকু অঙ্গ পুরুষের লজ্জাস্থান ঢাকা ওয়াজিব। নম্বর দুই, লেবাস যেন এমন পাতলা না হয় যাতে ভিতরের চামড়া নজরে আসে, তার মানে আপনার যে লজ্জাস্থান সে লজ্জাস্থান দেখা না যায়, এমন পাতলা যেন না হয়। লেবাস যেন এমন আঁটো সাঁটো না হয় যাতে দেহের উঁচু নিচু ব্যক্ত হয়, এমন টাইট ফিট প্যান্ট পরেছেন চুস্ত হয়ে আপনার মানে পেছনের একবারে সব আন্দাজ হচ্ছে, অনুমান হচ্ছে, এটা জায়েজ না। লিবাস যেন কাফেরদের লিবাসের অনুকৃত না হয়। মহিলাদের ব্যাপারে বলা হয়েছিল যেন কাফেরদের লিবাসের অনুকৃত না হয়, কারণ মান তাশাব্বাহ হবে কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে, সাদৃশ্য অবলম্বন করে, সে তাদেরই অন্তর্ভুক্ত। নম্বর ৫, লিবাস যেন মহিলাদের লিবাসের অনুরূপ না হয়, কারণ আগেই শুনেছেন যে যে মহিলা পুরুষের মতো লিবাস পরে কিংবা যে পুরুষ মহিলার মতো লিবাস পরে তারা কি অভিশপ্ত। সুতরাং মহিলার মতো ছাপা শার্ট পরবেন তা হবে না, মহিলার মতো অন্য কোন লিবাস পরবেন তা আপনার হবে না, মহিলাদের অনুকরণ করলে মোট কথা এটা আপনার জন্য জায়েজ না। নম্বর ৬, জাঁকজমকপূর্ণ প্রসিদ্ধিজনক যেন না হয়, এটা মহিলাদের ক্ষেত্রেও তাই, মানে বিরল ধরনের লিবাস, আপনি এমন লিবাস পরেছেন দেখাবেন লোককে যে হ্যাঁ এই লিবাস কারণেই, এটা জায়েজ না। এটা বলা হয়েছিল যে প্রসিদ্ধিজনক লিবাস পরবে কেয়ামতে তাকে অনুরূপ লিবাস পরিয়ে তাতে কি করা হবে, জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। নম্বর ৭, গাঢ় হলুদ বা জাফরানি রঙের যেন না হয়, আপনার লিবাস যেন হলুদ রং বা জাফরানি রঙের না হয়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাউবাইনি মুআসফারাইন, তিনি আমার দেহে দেখলেন যে দুটো জাফরানি রঙের কাপড় আছে, তখন তিনি বললেন ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফারি ফালা তালবাসহা, এটা হচ্ছে কাফেরদের লিবাস, তার মানে কাফেরদের রং, ওদের রং চয়েস করা রং হচ্ছে জাফরানি রং বা হলুদ রং, এখন বর্তমানে গেরুয়া রং কাদের বুঝতেই পাচ্ছেন, গেরুয়া যারা অমুসলিম বা আমাদের দেশে হিন্দু বা বৌদ্ধ যারা তারা কি পড়ে, গেরুয়া রং পড়ে, সেই গেরুয়া রং এখন কাফেরদের রং, সেই রং মুসলমানরা এখতিয়ার করতে পারে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই রং, এই কাপড় হচ্ছে কাফেরদের কাপড়, সুতরাং তা পরো না। অন্য এক বর্ণনায় আছে যে আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূল আল্লাহ এই রংকে আমি চেঞ্জ করে দেবো, ধুয়ে দেবো, মানে রংটাকে চেঞ্জ করা, এখন রং চেঞ্জ করা যায় তাই না, কাপড়ের রং চেঞ্জ করা যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল লিহরাক হা, বরং তাকে পুড়িয়ে ফেলো, কারণ মানে এমন শক্ত ব্যাপার যে এই রং চয়েস করাই তোমার ভুল হয়েছে। নম্বর ৮, লিবাস যেন রেশমি কাপড়ের না হয়, রেশম পরা নিষেধ, অসব রেশম, রেশম বলতে খাঁটি রেশম যেটা বলা হয়, এমনি মানে যেটা কি বলা হয় ওটাকে তুত গাছ থেকে যেটা তৈরি হয়, হ্যাঁ যেটা আসল রেশম, সেই রেশম পুরুষ পড়তে পারে না, মহিলারা পড়তে পারে, কিন্তু যদি আসল রেশমের না হয়, ওটাকে কি বলে নাইলন জাতীয় যে একটা কাপড় আছে, না নাইলনের তো কাপড় হয় না, এই জাতীয় একটা কাপড় আছে যে কাপড়টাকে কি নাম, যাই হোক আসল রেশম যদি না হয় তাহলে সেই রেশম পরা যাবে, যদি ওই তুত পোকা থেকে, তুত পোকার থেকে যদি গুটি পোকার থেকে তৈরি রেশম না হয় তাহলে পুরুষ পড়তে পারে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহিল্লাজ যাহাবু ওয়াল হারিরু লিলিনাস মিন উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা, মানে সোনা ও রেশম আমার উম্মতের মহিলাদের জন্য হালাল করা হয়েছে আর পুরুষদের জন্য হারাম, সোনা আর রেশম। সুতরাং এই দুই কি বলে আপনার রেশম যদি আসল হয় তাহলে হারাম, বাকি যদি আপনার নকল রেশম হয় তাহলে সেটা হারাম নয়। আর এক হাদিসে আছে ইন্নামা ইয়ালবাসুল হারিরা ফিদ দুনিয়া মান লা খালাকা লাহু ফিল আখিরা, দুনিয়াতে রেশম বস্ত্র তারাই পরবে যাদের পরকালে কোনো অংশ নেই, তার মানে আখিরাতে সে শাস্তি ভোগ করবে, সে কোনো অংশ পাবে না। ইবনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের কাপড় পরতে নিষেধ করেছেন, তবে দুই তিন অথবা চার আঙ্গুল পরিমাণ অন্য কাপড়ের সঙ্গে জুড়ে ব্যবহার করতে অনুমতি দিয়েছেন। এখন যদি ডিজাইনের জন্য রেশম কাপড় দরকার হয়, সাধারণ কাপড়ের সাথে রেশম কাপড় যদি মানে সামান্য দেওয়া হয় দুই চার আঙ্গুল পরিমাণ, তাতে আবার সমস্যা নেই, পুরো কাপড়টা রেশম হওয়া ঠিক না। যেমন হলুদ জাফরান রং যদি সামান্য থাকে, দাগ থাকে কিংবা ইয়ে থাকে, কি বলে ডিজাইন থাকে, সমস্যা নেই, গোটা রং যদি হয় বা অধিকাংশ রং যদি আপনার হলুদ হয় কিংবা জাফরানি হয় তাহলে সেটা নিষিদ্ধ। অনুরূপ কোন চর্মরোগ প্রভৃতিতে উপকারী হলে তা ব্যবহারের অনুমতি আছে। সে যুগে চিকিৎসা ছিল, যদি কার দেহে চর্মরোগ হয়, চুলকানি রোগ, আমাদের এখন বর্তমানে গন্ধ, কারো কি কিসব ওষুধ আছে, কিন্তু সে যুগে রেশমের কাপড় পরলে নাকি ভালো হতো। তাহলে সেই রকম যদি কোন ওষুধে কাজে দেয় তাহলে ব্যবহারে অনুমতি আছে। নম্বর ৯, পরিহিত লেবাস, পায়জামা, প্যান্ট, লুঙ্গি, কামিজ প্রভৃতি যেন পায়ের গাঁটের নিচে না যায়। আপনি যদি বর্তমান মুসলমানদেরকে, এমনকি সৌদি আরবেও যেখানে খাঁটি ইসলামের দেশ, সেখানে মসজিদে যদি আপনি পেছন দিকে দাঁড়িয়ে সামনের কাতারের দিকে তাকান, তো কত পার্সেন্ট লোকের গাঁটের নিচে কাপড় পাবেন? সৌদি অসৌদি সবারই প্রায় ৯০ থেকে বেশি, ৯৫% লোকের কাপড় গাঁটের নিচে ঝুলে। তারা কি হাদিস শোনে? না শোনে, কিন্তু মানে না। এমনই বহু আমল আছে মানে না, যেমন দাড়ি রাখে না, দাড়ি সবাই জানে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখে না। অনেক সবাই জানে যে বিড়ি সিগারেট খাওয়া হারাম, তবুও ছাড়ে না। এদেশে বিদেশে সব দেশে এগুলো সব দেশেই আছে। তেমনি গাঁটের নিচে কাপড় ছেড়ে দেওয়া হারাম জানা সত্ত্বেও তারা মানে না। তো লিবাসের ক্ষেত্রে কিন্তু এটা হারাম। এটা দুই শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণীর হল যে আপনি গাঁটের নিচে কাপড় ছেড়েছেন, আপনার ভিতরে অহংকার নেই, অবহেলা করে ছেড়েছেন, অবজ্ঞা করে ছেড়েছেন, তাহলে তার শাস্তি কি? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। গাঁটের নিচে যে অংশটুকু আপনার কাপড়ে ঢাকা থাকবে সেই অংশটুকু জাহান্নামে জ্বলবে, মাফি মুশকিল, ওইটুকু গেলে সমস্যা নেই, গোটা দেহ তো আপনার বাঁচবে, তাই না? আরে জাহান্নামের আগুনে ৭০ গুণ তেজ বেশি, সেই আগুনে ওইটুকু অংশ পোড়া কতটা ক্ষতি! আপনি জাহান্নামের সবচেয়ে হালকা আজাব যেটা, সেটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, কে বলবে জাহান্নামের সবচেয়ে হালকা আজাব কি? হ্যাঁ, আগুনের একজোড়া জুতো, আগুনের একজোড়া জুতো। আর আগুনের একজোড়া জুতো থাকলে তার সেই আগুনের তাপে তার মাথার দিমাগ পর্যন্ত টকবক করে ফুটবে। অতএব এটাকে সহজ ভাবেন না, এটা অবজ্ঞা করে আপনি গাঁটের নিচে কাপড় ঝুলাবেন, গাঁটের নিচে কাপড় পরবেন, কেন আপনি মানবেন না? জাহান্নামে ধমক দেওয়া হয়েছে, জাহান্নামে জ্বলবে, জাহান্নামে পুড়বে। আপনি হয়তো ভাববেন না ওটা অহংকারের সাথে করলে, না, অহংকারের সাথে করলে আরো কঠিন শাস্তি আছে, সেটা আপনি পরিপূর্ণরূপে জাহান্নামে যাবেন। অহংকারের পাপ আলাদা, অহংকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকার যার মনে থাকবে কতটুকু পরিমাণ? জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি অহংকার আপনার ভিতরে থাকে জাহান্নামে যেতে হবে। তখন সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, লোকে তো চায় যে তার জুতো ভালো হোক, জামা ভালো হোক, লিবাস পোশাক ভালো হোক। না না না, লিবাস পোশাক ভালো পড়লে সেটা অহংকার হয় না। অহংকার কি? অহংকার হচ্ছে ভিতরের কথা। এই অহংকার কাকে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে? অহংকার হচ্ছে বাতরুল হাক্কি ও গামতুন নাস, তার মানে হক প্রত্যাখ্যান করা, হক জানা সত্ত্বেও গ্রহণ না করা। যেমন অনেকেই করে, মানবে না, হক মানবে না, সে নিজের গদি টিকাবার জন্য, সে নিজের পজিশন টিকিয়ে রাখার জন্য, সে নিজের মতকে বলবৎ করার জন্য সে হক মানবে না, সে নিজের স্বার্থ বজায় রাখার জন্য হক মানবে না। কারণ মানলেই তো আমার পয়সা বন্ধ হয়ে যাবে, মানলেই আমার জায়গাটা, আমার আমার আমার গদিটা চলে যাবে, এই জন্য হক মানে না, অহংকার এটা। আর নম্বর ২ হচ্ছে গামতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে ছোট জ্ঞান করা, একেই তো বলে অহংকার, বড়াই। বড়াই মানে কি? ছোট হয়ে বড় মনে করা, নিজেকে, নিজে ছোট হয়েও নিজেকে বড় মনে করা। সুতরাং এই হল অহংকার। আর অহংকারের সাথে যদি কেউ পড়ে তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে কেয়ামতের দিনে আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে দেখবেন না। আল মুসবিলু ইজারাহ, তার মানে কেয়ামতের দিনে আল্লাহ তাআলা এই যে মুসবিল হবে, যে তার নিজের লুঙ্গি পায়জামা প্যান্টকে গাঁটের নিচে ঝুলিয়ে অহংকারের সাথে পড়বে, কেয়ামতের দিনে আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য হবে আজাবে আলিম, কঠিন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন, ইজরাতুল মুমিনি ইলা আনসাফি সাকাইহি লা জুনাহা আলাইহি ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইনি মা আসফালা মিন যালিকা ফাফিন্নার। মোমিনের লুঙ্গি হবে অর্ধেক পায়ের রলা বরাবর, পায়ের রলা বরাবর এখানে হাঁটু, যদি এটা হাঁটু হয় তাহলে পা পর্যন্ত আপনার লুঙ্গি কোথায় থাকবে? মাঝখানে। কিন্তু সে যদি না চায় তাহলে থাকবে পায়ের গাঁট থেকে নিয়ে এই হাঁটু পর্যন্ত অংশ। পায়ের গাঁট যদি স্পর্শ করে সমস্যা নেই, যদি পায়ের গাঁট স্পর্শ করে, গাঁট মানে যেটাকে টাকনু বলছেন বা যেটা কি বলা হয় ওটাকে আরবিতে কাপ বলছে আর কি, পায়ের গাঁট বা গিঁট যে হাড়টা বেরিয়ে আছে, তো আপনারা কেউ উঠে দেখান তো পায়ের গাঁট কাকে বলে? পায়ের গাঁট হচ্ছে ওই উঁচু হাড়িটা, ভালোকে হাত দিয়ে দেখান, এটা হচ্ছে গাঁট। ওইখান পর্যন্ত যদি গাঁট স্পর্শও করে বা গিঁট বা টাকনু স্পর্শও করে সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কোথা? মা আসফালা মিন যালিকা ফাফিন নার, এর থেকে নিচে নামলেই সেইটা জাহান্নামে যাবে। এইটুকু নিচে নামলে সেটুকু জাহান্নামে যাবে। কালা যালিকা সালাসা মাররা, তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবুও মানুষ শোনে না। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা, আর যে তার লুঙ্গিকে অহংকারের সাথে ছেচড়ে নিয়ে বেড়ায়, বালা দিয়ার লোকের দরকার নেই, সাপ করে বেড়ায় রাস্তা, সেই লোকের দিকে আল্লাহ তাআলা তাকিয়েও দেখবেন না। তাকিয়ে দেখবেন না মানে কি? রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সুতরাং ব্যাপার বহু গুরুতর, নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ছেচড়ে বেড়ানো, নিচে গাঁটের নিচে কাপড় প্রকাশ থাকে, যে পুরুষদের জন্য কাপড় গাঁটের উপর থেকে নিয়ে পায়ের রলার অর্ধেক অংশ পর্যন্ত উঠিয়ে পড়া সুন্নত। অবশ্য যেখানে প্রসিদ্ধি রিয়া ও বিদ্রুপের ভয় আছে, সেখানে বেশি তুলে লুঙ্গি বা পায়জামা পরা উচিত না। দেখবেন অনেকে একবারে তুলে দেয়, যাতে করে লোকে দেখে হ্যাঁ ব্যঙ্গ করে, হ্যাঁ মোতাওয়া। তো বলা হয়েছে এমন তোলা তুলো না যাতে করে লোকে দেখে তোমাকে ব্যঙ্গ করে। ওলামারা বলেছেন, এখানে ইবনে উসাইমিন বলেছেন যে অত তোলা উচিত না, যেখানে নিচে মানুষ নামিয়ে মানে মানতে চায় না, সেখানে তুমি এত তোলা তুললে যে লোকে তোমাকে ঠাট্টা করবে, তো এইরকম ঠাট্টার পাত্র হওয়া উচিত না। মোটামুটি তুমি গাঁটের উপরে রাখো তাহলেই যথেষ্ট। আর দুঃখের বিষয় যে পুরুষরা গাঁটের নিচে নামাতে শুরু করেছে আর মেয়েরা গাঁটের উপরে বরং হাঁটুর উপরে তুলতে শুরু করেছে, এ কথা আপনারা নিশ্চয়ই বাস্তবে দেখছেন। যেমন পায়ের রলার গোদ বা শীর্ণতা অথবা গাঁটের আশেপাশে কোন ত্রুটি ঢাকার জন্য, যদি কে বলে হুজুর আমার এই দোষ আছে, পাটা মোটা হয়ে যায়, গোদ বলে না, গোদ একটা রোগ, পাটা মোটা হয়ে যায়, কিংবা আর একটা রোগ আছে যাতে শীর্ণ শুরু হয়ে যায়, দেখবেন অনেকের একটা পা ঠিক আছে, একটা পা শুরু হয়ে গেছে মানে চিকন হয়ে গেছে, তো এইটাকে ঢাকার জন্য যদি আমি গাঁটের নিচে পড়ি, না তাও যায় না, তাও যায়জ না, গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরা তাতেও বৈধ না। এ কথা আছে সিলসিলা সহিহাতে 6 খণ্ড 405 পৃষ্ঠায়। মানে অনেকে বলবে যে এটা তো একটা ওজোর, কথায় বলে আপনার মান আপনি রাখো, চুল দিয়ে কান ঢাকো। তার মানে কি? তোমার কান কাটা গেছে, কান নেই, তো চুলটা লম্বা করে নাও, তাহলে লোকে বুঝতে পারবে না তুমি কান কাটা, না তো লোকে কান কাটা ঠাট্টা করবে। তা এই ক্ষেত্রে যদি কেউ মান রাখার জন্য কাপড়টা গাঁটের নিচে পড়ে, না এটা হারাম, যেহেতু হারাম বাস, আর এটা আর চুল লম্বা করে রাখা এটা সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওখানে। বেশ, এবারে চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় লিবাস কি? আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ অনুযায়ী পড়তে চান সুন্নত অনুযায়ী, তা সেই লিবাস কি? সবচেয়ে পছন্দনীয় লিবাস ছিল কামিজ। কামিজ কাকে বলে? ফুল হাতা প্রায় গাঁটের উপর পর্যন্ত লম্বা জামা বিশেষ, এই যে আমরা পড়ছি, একে কি বলা হয়? কামিজ। আরবিতে কি বলছে এখন? তোপ বলছে, তোপ নয় আসলে সাউব। সাউবটাকে আমরা বাইরের লোকেরা কি বলি? তোপ। তোপ মানে তো বুঝতে পারছেন, হ্যাঁ তোপ তোপ, ও তোপ না সাউব। যেমন সুমাইরিকে আমরা কি বলি? তুমাইরি বলি না? এইরকম বাঙালিরা মানে আও বাইরের লোকেরা সাটাকে ঠিকভাবে উচ্চারণ না করে তারা সাটাকে তা বানিয়ে দিয়ে তোপ বানিয়ে দিয়েছে, আসলে তোপ না সোব। সোব এটা হচ্ছে সোব। এ হচ্ছে এই ধরনের জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দনীয় ছিল। আবু দাউদ তিরমিজি মিশকাতে 4328 নম্বর হাদিসে আছে। যেমন তিনি চেক কাটা চাদর পড়তে ভালোবাসতেন, চাদর কেমন হতো? চেক কাটা। বুখারী মুসলিম মিশকাত 4304 নম্বর। তিনি মাথায় ব্যবহার করতেন পাগড়ি, তিনি টুপি পড়তেন কিনা প্রমাণ নেই, সহি প্রমাণ নেই মোট কথা, কিন্তু পাগড়ি পড়তেন, তিরমিজি হাদিসে আছে। তিনি কালো রঙের পাগড়ি বাঁধতেন, রংটা কি? কালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা তথা সালাফদের যুগে টুপিও প্রচলিত ছিল, টুপি ছিল, কিন্তু আল্লাহ রাসূল পরেছেন কিনা কোন সহি প্রমাণ নেই, এই জন্য আমরা বলছি না। তাহলে টুপি যারা পরছেন এটা কার সুন্নত? রাসূলের সুন্নত না, কার সুন্নত? সাহাবাদের সুন্নত। হুজুর আপনি যেটা পড়ে আছেন মেয়ে মানুষদের মতো, এটা কিসের সুন্নত? এটা সৌদিদের সুন্নত, সৌদি আরবের এটা খাস ড্রেস, বা অন্যান্য দেশেও আছে, ফিলিস্তিনিরাও পরে, জর্ডানিরাও পরে, তাই না? কুয়েতিরা পরে, আরবে প্রায় এই ড্রেসটা পরছে। ওই হুজুর এটি যেটা পরে আছেন এটা সুন্নত নয়, তাহলে কেন পরেছেন? এই যে দেশ গুণে ভেস, দেশে সবাই পরে আর ভালো লাগে, সেই জন্য আমরা পড়েছি। আমাদের দেশে হুজুরা রুমাল ব্যবহার করে সাধারণত কাঁধে, তাই না, মাথায়ও নেই, তো আমরা একটু ভাজ করে যেমন সুন্দর করে বলছি। হুজুর আমাদের দেশের মহিলারা যদি এরকম পড়তো কত ভালো হতো, নিশ্চয়ই এরকম যদি মহিলারা আমাদের দেশে পড়তো তা বুকটাও কমসে কম মাথাটা ঢাকা থাকত, কিন্তু আমাদের দেশের মহিলারা এইভাবে পড়বে, আর আমরা যত নামাই তত এটা হচ্ছে ভালো। হুজুর এটা কি সেই লেবাস নয় যে লেবাসের জন্য বলা হয়েছে ইহুদিরা পড়বে এবং দাজ্জালের গোলাম হবে? অনেক মিশকাতি মৌলবি এটা বলেছে, মিশকাতে হাদিস থেকে তর্জমা করে দেখিয়েছে যে এটা সেই চাদর, যে চাদর পরে ইহুদিরা দাজ্জালের গোলাম হবে, কিন্তু কোথা নানি কবর আর কোথা থেকে তারা কাঁদছে। তারা ইহুদিরা পড়বে তাই তায়ালেসা যেটা, সেটা হবে ঘাড়ে কাঁধে পড়বে, এটা হচ্ছে মাথায়। আর সেই চাদরের সাদল হারাম, ইহুদিরা সাদল করে, এই জন্য আমাদের হাদিসে নিষেধ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদল করো না নামাজে। সাদল মানে হচ্ছে চাদরকে দুই দিকে ফেলে রাখা, আমাদের নিয়ম হচ্ছে চাদরকে কি করতে হবে এইভাবে, আর এতে সাদল হয় না, এটা পড়েই থাকে, যেহেতু এটা মাথার রুমাল, এটা হচ্ছে মাথার রুমাল। তাছাড়া যে চাদর তারা পরত তারা তা ছিল সবুজ বা হলুদ রঙের, আর এটা হচ্ছে কি রঙের? লাল রঙের। অতএব কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি, কোথায় লিয়াকত আলী কোথায় জুতোর কালী, এর সাথে কোনো স্বাদ নেই। কিন্তু ওরা শুধুমাত্র ওয়াহাবিদেরকে ছোট করার জন্য ইবনের বাজের ছবি, হুসাইমিনের ছবি, কাকার ছবি দিয়ে বলছে এরা হচ্ছে দাজ্জালের গোলাম, নাউযুবিল্লাহ মিন যালিক। আর হজের সময় তারাই দাজ্জালের গোলামদের কাছে এসে হজ তাদের পেছনে নামাজ পড়ে। হ্যাঁ, কাবা শরীফের ইমামও দাজ্জালের গোলাম, তাই না? কাবা শরীফের ইমামও দাজ্জালের গোলাম। আমাদের দেশের মৌলবীরাও এগুলো নিয়ে গিয়ে পড়ে, তাদের মৌলবীরাও পড়ে, তারাও দাজ্জালের গোলাম, নাউযুবিল্লাহ মিন যালিক। গালি দিলে পড়ে গালি, ইনশাআল্লাহ গালি দাতাকেই লাগে। মোট কথা, টুপি পরা প্রচলিত ছিল সাহাবাদের যুগে, অতএব টুপি পরা সাহাবাদের সুন্নত। যেমন সে যুগে সেলোয়ার বা পায়জামাও পরিচিত ছিল, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা পরেছেন কিনা সহি প্রমাণ নেই, তবে একথা প্রমাণিত যে আল্লাহ রাসূল পায়জামা কিনেছিলেন। আল্লাহ রাসূল দেখেন কিভাবে সূক্ষ্ম সূক্ষ্মভাবে সব কথা প্রমাণিত আছে। আল্লাহ রাসূল পায়জামা কিনেছিলেন কিন্তু পরেছেন কিনা সহি প্রমাণ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরিদ করেছিলেন, মুসলিম মিশকাতে আছে 2678 নম্বর। অবশ্য লুঙ্গি না পাওয়া গেলে পায়জামা পড়তে অনুমতি দিয়েছেন কোথা? হাজিদেরকে। তিনি এহরাম বাঁধা অবস্থায় হাজিদেরকে পায়জামা পড়তে নিষেধ করেছেন, তার মানে পায়জামা ছিল, এটাই আছে মিশকাতে 2678 নম্বর। তার মানে বোঝা গেল যখন পায়জামা পড়তে নিষেধ করেছেন তখন পায়জামা ছিল, আর একথাও বলেছেন লুঙ্গি না পেলে পায়জামাই পড়বে। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু যখন লুঙ্গি পরতেন তখন লুঙ্গির সামনের দিকে নিচের অংশ পায়ের পাতার উপরে ঝুলিয়ে দিতেন এবং পেছন দিকটা গাঁটের উপরে তুলে নিতেন। এরূপ পরার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ পড়তে দেখেছি। কে লুঙ্গি পরে আছেন? হ্যাঁ, সুলতান না সারোয়ার? আপনি সুলতান না? আপনি সারোয়ার, আপনি পরে দেখান তো। কিভাবে বলছি? সামনের দিকটা পায়ের পাতার উপরে ঝুলে থাকবে, পেছন দিকটা উপরে ওঠা থাকবে। হ্যাঁ, পেছন দিকটা উঠে থাকবে আর সামনের দিকটা ঝুলে থাকবে, বুঝতে পারি? এটা সমান হয়ে গেল। যাই হোক, আপনি আগে ঝুলিয়ে পড়েন তারপরে পেছন দিকটা গুটিয়ে নেবেন, তাহলেই আপনার হয়ে যাবে, ঠিক আছে? সামনের দিকে নিচের অংশ পায়ের পাতার উপরে ঝুলিয়ে দিতেন, পায়ের পাতার উপরে ঝুলিয়ে দিতেন আর পেছন দিকটা গাঁটের উপরে তুলে নিতেন, পেছন দিকটা গাঁটের উপরে। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো যে এটা কেন করছেন, এটা কেন করছেন? বলছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম পড়তে দেখেছি, আর তার মানে হলো গাঁটের নিচে যাবে না, সামনের দিকে ঝুলে থাকবে। হয়তো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটা অভ্যাসগতভাবে কখনো কখনো এরকম হয়েছে, ইবনে আব্বাস দেখেছেন তাই তিনি সাহাবারা চেষ্টা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করব। তরকারির মধ্যে বহু তরকারি ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কদু খাচ্ছেন, কদু বলে হ্যাঁ কদু তুমি আমার কি তরকারি, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদু খেতে দেখেছি এই জন্য আমি খাচ্ছি। তো আল্লাহ রসুলের মহাব্বতে আনে সেই মহাব্বতে সুন্নত পালন হিসাবে তারা করেছেন। এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, মিশকা 4370 নম্বরের হাদিস। তার নিকট পোশাকের সবচেয়ে পছন্দনীয় রং কি ছিল? সাদা রং। সাদা রং এই জন্য তিনি বলেছিলেন ইলবাসু সিয়াব আল বেদ ফা ইন্নাহা আতহারু ওয়া আতিয়াবু ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, তোমরা সাদা কাপড় পরিধান করো কারণ সাদা রঙের কাপড় বেশি পবিত্র। হ্যাঁ কেন লাল রঙের কাপড় অপবিত্র? তাহলে বেশি পবিত্র মানে কি? সাদা কাপড় এমন যে সামান্য ময়লা ধরলেই বোঝা যাবে, তখন মানুষ ধোবে তাই না? আর কালো বা অন্য রং যে জাতীয় কাপড় মানুষ পরতেই থাকে সপ্তাহের পর সপ্তাহ, কেন মানে ময়লা বোঝা যায় না, ফলে কাপড়ের গন্ধ ধরে যায় তবুও ধোয় না, কিন্তু সাদা কাপড় হলে একটু ময়লা হলে তখন সাদা কাপড়ে দাগ বোঝা যায়। এই জন্য সাদা কাপড় হচ্ছে বেশি পবিত্র, এটা বলা হয়েছে কেন? যাতে করে সাদা কাপড় তাড়াতাড়ি পবিত্র মানে ধুয়ে নেওয়া হয়, আর ওই কাপড়ের রং বেশি ভালো দেখতে ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই এটা হচ্ছে শ্রেষ্ঠ রং। আর রঙের মৌলিক রং বলা হয়েছে সাদা, তারপরে মিলিয়ে এটা এটা মিলিয়ে এই রঙের সাথে এরং মিলিয়ে এই রঙের সাথে এরং মিলিয়ে বিভিন্ন রং তৈরি হয়। যাই হোক, আর এই রঙের কাপড়ই তোমরা মুর্দাদেরকে কাফনাও, মানে জানা যায় কি বলে আপনার লাশ যখন কাফন দেবেন তখন কি রঙের কাপড় দেবেন? সাদা রঙের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নির্দেশ, আহমদ তিরমিজি নাসাঈ ইবনে মাজা হাদিসে আছে, মিশকাত হাদিস নম্বর 4337। এছাড়া সবুজ রঙের কাপড়ও তিনি ব্যবহার করতেন, সবুজ রঙের কাপড় তিনি পরতেন। আবু দাউদে আছে হাদিস 7465 নম্বরে। লাল রঙের লিবাসও পরিধান করতেন, এটা আছে আবু দাউদ 4072, ইবনে মাজা 3599-3600। লাল রঙের কাপড় হুজুর হাদিসে আছে হারাম, পরা যাবে না, আল্লাহ সুনিশ্চিত করেছে হাদিস সহিনা, লাল রঙের কাপড় পরা নিষেধের ব্যাপারে হাদিস সহিনা, বরং প্রমাণিত আছে আল্লাহ রসুল সাল্লাম নিজে পড়েছেন। যারা ওই হাদিসগুলো মানে মনে করে সহি তারা বলে না লাল রঙের না লাল দাগ দেওয়া, কিন্তু এরকম কথা হাদিসে নেই, হাদিসে আছে লাল রঙের, অতএব আমরা দাগ দেওয়া কেন বাড়াবো কথাটা। মোট কথা লাল রঙের কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আমরা পড়তে পারি, নিষেধ না। মুহাদ্দিস আলবানি রাহমাহুল্লাহ বলেছেন লাল রঙের কাপড় ব্যবহার নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোন হাদিস সহি না। মিশকাতের টিকা দেখুন 2 খণ্ড 1247 পৃষ্ঠা। যাই হোক, রঙের মধ্যে হলুদ বা জাফরানি রং ব্যবহার পুরুষদের জন্য নিষিদ্ধ, এ কথা আপনারা নিজেই আগে জেনেছেন। লিবাসে পোশাকে সাদাসিধে থাকা ইমানের পরিচয়, মানে লিবাস খুব জাঁকজমকপূর্ণ হবে খুব ভালো হবে এরকম ঠিক না, সাদাসি মানে না খারাপ হবে আর না খুব উন্নত মানের হবে, মাঝামাঝি থাকা ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান তারাকাল লিবাসা তাওয়াদুআ লিল্লাহ ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়িক হাত্তা ইউখাইয়িরাহু মিন আইয়ি হুলালিল ঈমানি শাআ ইয়ালবাসুহা। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি বিনয় সহকারে সৌন্দর্যময় কাপড় পরা ত্যাগ করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের সৃষ্টির সামনে ডেকে ইখতিয়ার দেবেন, ঈমানের লিবাসের মধ্যে তার যেটা ইচ্ছা সেটাই পড়তে পারবে। তিরমিজি হাকিম সহিহুল জামে 6145 নম্বর। কি হলো ব্যাপারটা? আপনার অনেক টাকার লিবাস পরার ক্ষমতা আছে, অনেক দামি লিবাস পরার ক্ষমতা আছে, বিলাসপূর্ণ লিবাস কিনে পরার ক্ষমতা আছে, কিন্তু আপনি পরেন না। কি জন্য পরেন না? বখিলি করে, কার্পণ্য করে না, আল্লাহর জন্য, আল্লাহর জন্য বিনয়ী হয়ে, যাতে মানুষ আমাকে অহংকারী না ভাবে, মানুষ আমাকে খুব উচ্চ পর্যায়ে না ভাবে, এই জন্য বিনয়ের সাথে যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে ঈমানের লিবাস পরাবেন, সেখানে ঈমানের লিবাস আল্লাহ তাআলা খাস লিবাস হুলালুল ঈমান সেখানে সে পড়তে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, ওয়া ইউহিব্বু আন ইউরা আছারু নিয়মাতিহি আলা আবদিহি, তিনি চান যে তার দেওয়া নিয়মতের চিহ্ন যেন বান্দার দেহে দেখা যায়। ওয়া ইউবগিযুল বুসা ওয়াত তাবাউস, তিনি অপছন্দ করেন দরিদ্র ও লোকচক্ষে দরিদ্র সাজাকে, তিনি দারিদ্র অপছন্দ করেন, দারিদ্র অপছন্দ করেন, তিনি চান না যে কেউ কোন মানুষ দরিদ্র থাক, তাকে খেটে খেতে হবে, তাকে চেষ্টা করতে হবে। আর দরিদ্র সাজাকেও তিনি চান না। আপনারা আছেন না? নেই, চলছে কোন রকম। কেমন আছো ভাই? আর বলেন না, অথচ আপনার ঠিক আছে। অনেক মানুষ এরকম আছে, বহু মানুষ আছে দেখবেন খেতে পায় না, তবু কি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে, আল্লাহ যে হারে রাখে ভালো আছে। আর বহু মানুষ ভালো আছে, খুব সুখে আছে, অথচ সে বলবে আর বলেন না মশাই, চলে না এই সেই, তাই না? আপনারা উদাহরণস্বরূপ, এটা হচ্ছে কৃতজ্ঞতার অকৃতজ্ঞতা। উদাহরণস্বরূপ ইসমাইল আলাইহিসসালামের দুই স্ত্রীর কথা মনে করতে পারেন, তাই না? ইসমাইল আলাইহিসসালাম ছিলেন না, শিকার করতে গেছিলেন, এমন সময় আব্বা চলে এসেছেন। তার রুমের সামনে এসে দেখলেন যে এক মহিলা রয়েছে, তারপর তাকে সঙ্গে ডাককে ডেকে কথাবার্তা বললেন, হ্যাঁ তুমি কে? বলে আমি এই অমুক পেশ, তোমার কেমন চলছে? বলছে খুব কষ্টে আছি, আর বলেন না খুব কষ্টে আছি, তাই না? ইব্রাহিম হাসান তাকে কি বললেন? তোমার স্বামী এলে বলো যেন দরজার চৌকাট, যেন সরাসরি বললেন না, সরাসরি তার মনকে ছোট করার জন্য বললেন না, বরং বললেন যে তোমার স্বামী এলে তাকে বলো যেন দরজার চৌকাট বদলে নাই। কেন বলুন তো? তার মধ্যে শুকরিয়া দেখলেন না। শুকরিয়া একটা বড় জিনিস, বুঝলেন? একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, আমার শুকরিয়া করলে আমি তোমাদের বাড়িয়ে দেব, বৃদ্ধি করব। ওয়ালাইন কাফারতুম, আর যদি না শুকরি করো, অকৃতজ্ঞতা করো, ইন্না আজাবি লাশাদিদ, তাহলে আমার আজাব হচ্ছে কঠিন। ইব্রাহিম হাসান লক্ষ্য করলেন মেয়েটার মধ্যে শুকরিয়া নেই। আর এমনিতে মেয়েরা সাধারণত স্বামীর প্রতি না শুকুর হয়, এই জন্য হাদিসে আছে না যে অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে। কি জন্য? জিজ্ঞেস করা হলো স্বামীর না শুকরি করে। হ্যাঁ, মেয়ে লোকের এমনি স্বভাব, হাজার দিলেও যায় না অভাব। যদি আপনি আপনার স্ত্রীকে সব কিছু দেন, বহু কিছু দেন, সামান্য একটু ত্রুটি হলে বল জীবনেও তুমি আমাকে দিলে না, জীবনেও তুমি আমাকে ভালোবাসলে না, এই কথা বলা তাদের অভ্যাস আছে। আর স্বামীর শুক্রিয়া আদায় করে না, অথচ সে স্বামীর মুখাপেক্ষিনী। তো ইব্রাহিম আলাইহিসসালাম লক্ষ্য করলেন মেয়েটা শুক্রিয়া নেই, এই জন্য বললেন দরজার চৌকাট বদলে নিতে। ইসমাইল আলাইহিসসালাম বুঝে গেলেন, নবী কি বুঝলেন? যে যাও তুমি তোমার মায়ের বাড়ি যাও, তোমার সঙ্গে আমার হবে না, কারণ আমার আব্বা বলেছে এই কথা। আল্লাহ আকবার। তারপরে আবার আইলেন, তখনও ইসমাইল ছিলেন না। তারপরে দেখলেন যে মেয়ে, হ্যাঁ মা তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কি খাবার মা তোমাদের? তো বললেন এই জমজমের পানি আর গোশত, শিকারের গোশত। তো আল্লাহ ইব্রাহিম আসলাম দোয়া দিলেন তোমাদের এই পানিতে আর তোমাদের গোশতে বরকত হোক। দেখলেন ওর মধ্যে শুকরিয়া ছিল না, এর মধ্যে শুকরিয়া পেলেন। তার জন্যই এটা হলো কি যে দুই মানুষের মাঝে পার্থক্য। এখন আপনি আপনার ধন মাল আছে, তো আপনি যদি শুকরিয়া জ্ঞাপন না করেন, শুধু বলে আল্লাহ আল্লাহ তাআলা যে হালে রাখে, আল্লাহ তাআলা যে হালে রাখে, সেটাই হচ্ছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলা। কিন্তু আপনি যদি বলেন না খুব কষ্টে আছি, কষ্টে দিন রাত চলছে, আর কি বলবো, দিনকাল খারাপ এই সেই, তো আপনি না শুকরি হলেন, তার জন্য আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আর একটা হাদিসে আছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, এটা হাদিসটা বলা হয়েছে যে যে ব্যক্তির মনের ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না, তবে যদি কেউ সৌন্দর্যের জন্য ভালো জামা ভালো জুতো পরে সেটা অহংকার নয়। অহংকার হল মানুষকে ঘৃণা করা এবং হক প্রত্যাখ্যান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হাদিয়া সালেহ ওয়া সামতা সালেহ জুজউম মিন সাবঈনা জুজআ মিন নুবুওয়াহ, উত্তম আদর্শ এবং উত্তম বেশভূষা, খেয়াল করুন উত্তম আদর্শ এবং উত্তম বেশভূষা, আপনি যে মানে কি বলে নেড়িখেড়ি হয়ে থাকবেন, তার মানে ভালো নিজে খেয়াল করবেন না, চুলটাও আচড়ানো নেই, লেবাস পোশাকও আপনার নোংরা হয়ে আছে, ছেঁড়া ফাটা লেবাস, এটা আপনি ভালো মনে করবেন ফকিরি বেশে থাকা, এটাও ঠিক না। বরং উত্তম আদর্শ, উত্তম বেশভূষা, আর এ হচ্ছে কি নবুয়াতের সত্তর ভাগের এক ভাগ, তার মানে নবুয়াতের এটা গুণ, নবুয়াতের আচরণ, যেটা কি লেবাস পোশাক ভালো থাকতে হবে, নিজের বাহ্যিক লেবাস পোশাক ভালো রাখতে হবে, আর পবিত্র তো থাকতেই হবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর আদর্শ উত্তম হতে হবে। অন্য এক রেওয়ায়েতে আছে ইন্নাল হুদা সালেহ ওয়া সামত সালেহ ওয়াল ইক্তিসাদ জুজ মিন 25 জুজ মিন নবুওয়া। উত্তম আদর্শ, উত্তম বেশভূষা এবং মিতাচারিতা, মিতাচারী কাকে বলে? মাঝামাঝি, না বেশি আর না কম। মানে ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু, যারা যখন ব্যয় করে না অপব্যয় করে আর না কার্পণ্য করে, বখিলি করে, মাঝামাঝি খরচ করার সময়ও একবারে দুহাত খুলে যা সব ব্যয় করে দাও, আবার আগামীকাল দেখা যাবে যা হবে হবে, না এরকম না, আর একবারই করব না, তা না। নবুয়তের 25 ভাগের এক ভাগ যে আপনি হবেন মিতাচারী, মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইরান ফারআ রাজুলান শুইসান কাদ তাফাররাকা শা'রুহু ফাকাল মা কানা ইয়াজিদু হাযা মা ইসাক্কিনু বিহি রাসা আও মা ইসকিনু বিহি রাসা ওয়া রাআ রাজুলান আলাইহি সিয়াব ওয়াসখা ফাকাল মা কানা ইয়াজিদু হাযা মা ইগসিলু বিহি সাওবা। জাবের বলছেন যে এক ব্যক্তির মাথায় আলুতালু চুল ছিল, আর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো জিয়ারতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, এর কি এমন কিছু নেই যার দ্বারা এর মাথার এলোমেলো চুলগুলোকে সোজা করে আঁচড়ে নেয়? তার মানে কি চিরুনি নেই? আরে চিরুনি কাঠের হোক, প্লাস্টিকের হোক, যার হোক, চিরুনি কি নেই যে মাথার চুলগুলোকে সোজা করে নেবে? খুস্কো খুস্কো বেশে এসেছ, আলু থালু বেশে, কেন? তার মানে কি তাহলে মাথার চুলগুলোকে সোজা করে রাখা দরকার, কারণ অন্য হাদিসে আছে যে যার চুল আছে সে যেন চুলটাকে সম্মান দেয়, তার মানে সুন্দর করে রাখে। আরেক ব্যক্তির পরনে ময়লা কাপড় দেখে বললেন, ময়লা নোংরা হয়ে আছে, তখন তিনি বললেন, মা কানা ইয়াজিদু হাযা মা ইগসিলু বিহি সাওবা, এ কি এমন কিছু নেই যার দ্বারা ময়লা কাপড়কে পরিষ্কার করে নেয়? ময়লা কাপড় পরিষ্কার করে নেওয়াও জরুরি, আপনার কাপড় পুরনো হোক কিন্তু তা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটাই হচ্ছে আপনার সুন্দর আচরণ। আবুল আহওয়াস বলছেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করে বলছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইয়া সাউবুন সাউবুদুন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম আর আমার কাছে ছিল নেহাতি নিম্নমানের কাপড়, নেহাতি নিম্নমানের কাপড়। তখন তিনি বললেন, আলাকা মাল, তোমার কি মাল আছে? কুলতু নাম, হ্যাঁ আমার মাল আছে। কালা মিন আইল মাল, কোন মাল আছে, কোন সম্পদ আছে? কুলতু মিন কুল্লিল মাল কাদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল বাকারি ওয়াল খাইলি ওয়ার রাকিক। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সব মাল দিয়েছেন। কি কি দিয়েছেন? আল্লাহ আমাকে উট দিয়েছেন, গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, ভেড়া দিয়েছেন, ঘোড়া দিয়েছেন, কীটদাসও দিয়েছেন, আর কি বাকি আছে? সোনা চাঁদি থাকবেই, যখন যার উট আছে বিক্রি করে সোনা চাঁদি হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফাইজা আতাকা আল্লাহু মালান ফালইউরা আসারু নিমাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতা আও কারামাতু, যখন তোমার কাছে সর্বপ্রকার মাল আছে তখন তোমার উচিত হল, আল্লাহ যখন তোমাকে সর্বপ্রকার মাল দিয়েছেন তখন তোমার উচিত হল সেই মালের, সেই নিয়ামতের প্রভাব যেন তোমার দেহের উপরে দেখা যায়। বেশ, তোমার আল্লাহ দেওয়া নিয়ামত ও অনুগ্রহ তোমার বেশভূষায় প্রকাশ পাওয়া উচিত। কারামত, আল্লাহ তাআলা কারামত দিয়েছেন, তোমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের প্রভাব কই? দেখে তোমার তো মনে হয় না যে আল্লাহ তোমাকে মাল দিয়েছেন, বুঝতে পারছেন? আর হাদিস আগে শুনলেন যে আল্লাহ তাআলা মানে গরিবী হওয়া, মানে এভাবে নির্ভান করা, গরিবের ভান করা পছন্দ করেন না। অনেকে দেখবেন মানুষ আছে যারা ছেঁড়া ফাটা লেবাস পরে কিন্তু বড় লোক, যদি বলতে যান তো বলবে আমি হযরত তোমার পটি দেওয়া তালি দেওয়া জামা পড়তেন, বুঝতে পারছেন? তার মানে আমি হযরত তোমারের অনুকরণ করছি, অথচ তার ব্যাংক ব্যালেন্স আছে। হযরত তোমার ব্যাংক ব্যালেন্স ছিল? হ্যাঁ, একটা হযরত তোমার দান করতেন তাই না? এস তো আর দান করতেন, তুমি দান তো করো না, তুমি এমন, তুমি হচ্ছে বখিল, তুমি কাউকে দেবে না খেতে, নিজেও খাবে না, ভালো পড়তেও দেবে না, ছেলে মেয়েদেরকেও দেবে না, আর তুমি নিজেও ভালো পড়বে না। তাহলে বোঝা গেল কি, যে এই ব্যাংক ব্যালেন্স করে পটিমার্কা জামা পড়ে জাহেদ সাজা, এটা কিন্তু ভণ্ডামি ছাড়া অন্য কিছু না। ইসলাম বিলাসিতা ও অপচয় পছন্দ করে না। এ কথা আমরা ইনশাআল্লাহ আবার আগামী দর্শে বলবো যে কোন শ্রেণীর লিবাস আপনি পড়বেন, সে কথা আমরা পরে বলবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তা মেনে নেওয়ার, মেনে চলার। বিশেষ করে এই যে একটা কাবিরা গোনা, গাঁটের নিচে কাপড় পরা, কাপড় ঝুলিয়ে পরা, খবরদার এ থেকে সাবধান হবেন, কারণ জাহান্নামের হুমকি আছে আর এটা হচ্ছে কাবিরা গোনা। আল্লাহ তালার কাছে তৌবা করে ফিরে আসুন এবং গাঁটের উপরে কাপড় পরার অভ্যাস বানিয়ে নেন। আপনি হয়তো বলবেন গাঁটের উপরে কাপড় পরলে হ্যাংলা লাগে, মেয়েরা দেখে ভাববে যে হ্যাংলা লাগুক, কিন্তু জাহান নামে কাংলা যখন হবেন, জাহান নামে কাংলা হওয়ার থেকে দুনিয়াতে হ্যাংলা হওয়া ভালো, তাই না? অতএব আপনি খবরদার, লোক মানুষ কি বলছে সেটা ভাববেন না, যেটা আপনার করা উচিত সেটা আপনাকে করতে হবে। মানুষ যা বলছে পরিবেশগুণেই বলছে, আপনি যদি পরিবেশটাকে পাল্টে দিতে পারেন তো আপনার দেখে তখন সবাই আপনাকে ভালো বলবে। অতএব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।